الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله أقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فقد قال الله تعالى في الكلام المجيد أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن عدة الشهور عند الله 12 شهرا في كتاب الله يوم خلق السماوات والأرض منها أربعة حرم ذلك الدين القيم فلا تظلموا فيهن أنفسكم وقاتلوا المشركين كافة كما يقاتلونكم كافة واعلموا أن الله مع المتقين سورة التوبة ستشهد جابت الحمد ثناء الله رب العالمين الجنة এবং যাবতীয় দরুদ ও সালাত শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। বাংলাদেশে আগামী বুধবার আশুরার দিন পালিত হবে, এজন্য সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। রেডিও টিভি সংবাদপত্র বিশেষ করোড়পত্র বের করবেন আশুরার দিন উপলক্ষে। বাংলাদেশে আশুরা শাহাদাতে হুসাইন উপলক্ষে হয়ে থাকে। আশুরার আসল ইতিহাস ভুলিয়ে দেওয়ার জন্য যারা জানেন তারা বলেন না, কারণ জনগণ পিছনের কথা শুনতে চান না, নগদ কথা শুনতে চান। যদিও শাহাদাতে হুসাইনের ঘটনা এখান থেকে 1500 বছর আগেকার, কিন্তু আশুরা যে তারও আগেকার এই বিষয়টা অনেকের জানা নাই। আশুরা মূলত দুটা, একটা হলো আসল যেটা কোরআন হাদিস দ্বারা সমর্থিত, আর একটা কোরআন হাদিসে কোনো ভিত্তি নাই জনগণ দ্বারা সমর্থিত, এক কথা বলা যায় বেদাতিদের দ্বারা সমর্থিত। যাই হোক, আশুরা যেহেতু আসছে বাংলাদেশে, আমাদেরকে এই বিষয়ে কিছু বলতেই হবে এবং আসল কথা তুলে ধরা লাগবে। আল্লাহ পাক বলছেন ইন্ন ইদ্দাতা শুহুর ইনদাল্লাহি ইসনা আশারা শাহরান মিনহা আরবাতুন হুরুম। যেদিন থেকে আসমান ও জমিন সৃষ্টি হয়েছে সেদিন থেকেই আল্লাহর তকদিরে লিপিবদ্ধ হয়ে আছে এই 12টি মাস। এই 12 মাস আমাদের তৈরি করা না, এটা আল্লাহ তৈরি করে একেবারে সেই যখন থেকে আসমান এবং জমিন সৃষ্টি হয়েছে তখন থেকেই। মিনহা আরবাতুন হুরুম, এর মধ্যে 4টি মাস আছে মহাসম্মানিত। ফালা তাজলিমু ফিহিন্না আনফুসাকুম, অতএব এই সম্মানিত 4টি মাসে তোমরা পরস্পরের উপরে জুলুম করো না। এটা হলো মৌলিক কথা। তবে হ্যাঁ, যদি কাফররা তোমাদের উপরে ব্যাপকের হামলা করে তোমরাও তখন আত্মরক্ষার স্বার্থে তাদের বিরুদ্ধে ব্যাপক হারে হামলা করবে। বলে রেখে দিও, আলামু আন্নাল্লাহ মাল মুত্তাকিন, আল্লাহপাক সর্বদা আল্লাহ ভীরুদের সঙ্গেই থাকেন, আল্লাহর অবাধ্য তাদের সঙ্গে আল্লাহ থাকেন না। সূরা তওবা 36 আয়াতের এই মূলটা সামনে রেখেই আমরা সামনে আগাই। এই মিনহা আরবাতুন হরম, এর মধ্যে চারটি মাস হলো মহাসম্মানিত, তা প্রথম মাসেই কিন্তু আমরা দাঁড়িয়ে আছি। পরপর তিনটি মাস জুলকাআদা, জুল হিজ্জা, মুহররম, এই হজের মাস, আর কয়েক মাস পরে গিয়ে হবে রজব, অর্থাৎ শাবানের আগের যে মাস ওটাকে বলে রজব মাস। বছরে এই চারটি মাস সম্মানিত, এর মধ্যে তোমরা পরস্পর পর জুলুম করো না। কাদেরকে এই নির্দেশ দেওয়া হচ্ছে? মুসলমানদেরকে দেওয়া হচ্ছে, কোরআন তো মুসলমানদের জন্যই, মূলত যারা ইসলাম মানে তাদের জন্য। মুসলমানরা কি এই আয়াতটা মেনেছে? সিরিয়া কি মুসলিম কান্ট্রি নয়? মুসলমান মুসলিম হচ্ছে না সেখানে? প্রতিদিন রেডিও টিভি যারা দেখেন, আমরা তো ওগুলো দেখি না, পত্রিকা যা পড়ি, ছোট্ট কচি মাসুম বাচ্চাকে কোলে করে নিয়ে বেরিয়ে আসছে রক্তাক্ত চেহারা নিয়ে মুসলমানের দেশে, যে সিরিয়া সম্পর্কে হাদিসে কত ফজিলতের কথা এসেছে, যেখান থেকেই আল্লাহ রসুল মেরাজ করলেন, সেই পবিত্র নগরীগুলো আজকে হয়ে গেছে যুদ্ধের নগরী। রাশিয়া বোমা ফেলছে গণতন্ত্রের নামে, আমেরিকা বোমা ফেলছে গণতন্ত্রের নামে, দুনিয়া সব গণতন্ত্র গণতন্ত্র, ওটাই যেন আসমান থেকে নাজিল হয়েছে, সবাই গণতন্ত্র করলেই তোমরা জান্নাত পাবে, নাহলে বাবা না, ভাবকা না। এই বোমা মারছে, মরছে কারা? একটা বোমা পড়লে $40 লক্ষ খরচ হয়, আর ভারত যে বোমা মারাইছে তাতে একটা বোমা মারলে $15 লক্ষ খরচ হয়। কোটি কোটি টাকা আমেরিকার জনগণের ট্যাক্স থেকে নিয়ে যারা নষ্ট করে, তার কোন ধরনের নেতা? অথচ রাশিয়াতে লাখ মানুষ না খেয়ে মরতেছে, আমেরিকা তো বলা হচ্ছে যে 99% লোকের রুজি 1% লোক খেয়ে নিচ্ছে, সব পুঁজিবাদীদের কারবার। বোমা মারা হচ্ছে মুসলমানদের, মরছে মুসলমান, আর তাদেরকে উস্কে দিয়ে আত্মরক্ষার ধোঁয়া তুলে দিয়ে বিক্রি করা হচ্ছে তাদের কাছে মারণাস্ত্রগুলি, অর্থাৎ মুসলমানরা অস্ত্র কিনছে ইহুদিদের খ্রিস্টানদের কাছ থেকে, সেটা দিয়ে তারাই পরস্পর যুদ্ধ করে একে অপরকে মারছে, কেউ হচ্ছে জেহাদি, কেউ হচ্ছে নন জেহাদি, মরছে তো দুটোই মুসলমান, লাভটা কি? এসব বিষয়ে হাদিসে ভবিষ্যৎবাণী আছে, বাঁচারও কথাও আছে। এই মধ্যপ্রাচ্যের মাটিতেই মুসা এবং ফেরাউনের লড়াই হয়েছিল, সেটা কেমন ছিল সেটা সামনে আসলে আজকে যারা জেহাদি হচ্ছেন তাদের কাছে একটা দারুণ উত্তম দৃষ্টান্ত সামনে চলে আসবে কোরআন থেকে। সেদিন ফেরাউনের মোকাবেলা মুসা কিভাবে করেছিলেন, আজকের ফেরাউনদের মোকাবেলা ঠিক একইভাবেই করতে হবে, অন্য কোনোভাবে গেলে হবে না। ফেরাউনের মোকাবেলা যদি নমরুদ হয় তাহলে লড়াইটা জমে, তাই না? ফেরাউনের মোকাবেলা যদি আমি মিসকিন হয়ে যাই, লড়াই হবে? আমি তো খতম হয়ে যাব। অথচ জেহাদের উস্কানি দিয়ে ফেরাউনগুলোর সঙ্গে লড়াই করার জন্য আমাকে পাঠিয়ে দেওয়া হচ্ছে, যাও মরো জান্নাতে চলে, ওরা তুই নিজে জান্নাতে যাবি না, তাহলে আমাকে পাঠাবি? দেশটা এমনি করে করে ইসলামকে একটা জঙ্গি ধর বানানো হয়েছে, এই করে করে উল্টাপাল্টা ব্যাখ্যা করে। আজকে আমরা আশুরার কথা বলছি, আশুরার সিয়াম রাখতে হবে, কেন রাখবো, তাৎপর্যটা কি, বিষয়টা কিসের, এটা হাদিস থেকে আমরা ব্যাখ্যা নিচ্ছি। আলী ইবনে আব্বাস রাদিয়াল্লাহু কাল أن رسول الله صلى الله عليه وسلم لما قدم المدينة فوجد اليهود صيام عاشوراء فقال لهم رسول الله صلى الله عليه وسلم ما هذا اليوم الذي تصومونه قالوا هذا يوم عظيم أنجل الله فيه موسى وقومه وغرق فرعون وقومه فقال رسول الله صلى الله عليه وسلم نحن أحق وأولى بموسى منكم فصامه رسول الله صلى الله عليه وسلم ও আমারা বেসিয়া মিহি মুত্তাফাকুন আলাইহি। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করলেন, তিনি দেখলেন যে ইহুদিরা আশুরার দিন সিয়াম রাখে। জিজ্ঞেস করলেন, তোমরা এদিন সিয়াম কেন রাখছ? তাহলে এটা একটি মহান দিন, হাযা ইয়াউমুন আযীম, একটা মহান দিন। এই দিন আল্লাহ পাক আমাদের নবী মূসা এবং তার সাথীদেরকে নাজাত দিয়েছিলেন। গাররাকা ফিরআউন ওয়া কওমাহু, ফিরাউন এবং তার কওমকে ডুবিয়ে মেরেছিলেন। ফাসামা মূসা শুকরান, তো এর শুক্রিয়া আদায় করার জন্য মূসা এদিন সিয়াম রেখেছিলেন। নাহানু নাসুম, আর সেই কারণে আমরাও সিয়াম রেখে থাকি। তখন আল্লাহ রসুল বললেন, যারে বেটা, তোরা তো ইহুদিদের মূসার নাম ভাঙে খাস বেটা, তোরা কি আসলে মূসার লোক নাকি? নাহানু আহাক্ক বে মূসা ওয়া আলা মিনকুম, নাহানু আহাক্ক বে মূসা আউলা মিনকুম, আমরাই তোমাদের চাইতে বেশি হকদার মূসার, এবং তোমাদের চাইতে অনেক অনেক গুণ উপরে। মূসার প্রকৃত হকদার তো আমরাই, তোমরা কি? তোমরা তো মোশরিক। মূসা যে তৌহিদ নিয়ে এসেছিলেন, আমিও সেই তৌহিদ নিয়ে এসেছি। মূসা যে আল্লাহর সার্বভৌমত্ব প্রকাশ করার জন্য পৃথিবীতে এসেছিলেন, আমি সেই আল্লাহর সর্বোচ্চ অগ্রাধিকারকে প্রতিষ্ঠিত করার জন্য পৃথিবীতে এসেছি। মূসা যে লা ইলাহা ইল্লাল্লাহ বলেছিলেন, আমিও সেই লা ইলাহা ইল্লাল্লাহ বলি। বেটা, তোমরা তো হয়ে গেলে সব মোশরিক। তোমরা বলো আল্লাহ তো আসেনি, তার সঙ্গে আল্লাহ একটা বেটাও আছে, তার নাম ওজাইর, বেটা তোরা মুসলমান কি? এজন্যই বলেছে, নাহানু আহাক্ক বে মূসা ওয়া আউলা মিনকুম, আমরাই তোমাদের চাইতে মূসার অধিকতর হকদার, এবং তার চাইতে তোমাদের চাইতে বেশি অনেক অনেক উঁচে, অনেক অনেক উপরে আছি। তারপর তিনি বললেন, তোমরা সবাই সিয়াম রাখো, ফলে আমরাও সবাই সিয়াম রাখলাম। বুখারী মুসলিমের হাদিস এটাই প্রমাণ করে যে আশুরাটা মূল উৎস হচ্ছে নাজাতে মূসা, অন্য কিছুই নয়। কোরআন বলছে এই চারটি মাস সম্মানিত, তোমরা এই চার মাসের মধ্যে পরস্পরের জুলুম করো না। হাদিস বলছে এই দিন ফিরাউনের সঙ্গে লড়াইয়ে মূসা আল্লাহর পাকের বিশেষ রহমতে নাজাত পেয়েছিলেন, অতএব মূসা সিয়াম রেখেছিলেন শুক্রিয়া স্বরূপ, তোমরাও রাখো। জাহেলি যুগের আরবরা পর্যন্ত, মক্কার কুরাইশরা পর্যন্ত এদিন সিয়াম রাখত। এর আগে ফরজ ছিল, রমজানের সিয়াম ফরজ হওয়ার পরে এই সিয়ামটা নফলে পরিণত হয়ে যায়, কিন্তু এর ফজিলত খুব বেশি। কেমন? কারণ আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু ক্বাল ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আফদালু সিয়ামি বাদা রমাদান শাহরুল্লাহ আল মুহাররম ওয়া আফদালু সালাতে বাদা আল ফরিদা সালাতুল লাইল, রাওয়াহু মুসলিম। মনে রেখো, শাহরের রমাদানের পরেই ও সর্বোত্তম সিয়াম হল আশুরা সিয়াম, এবং ফরজ সালাত সমূহের পরে সর্বোত্তম সালাত হল রাত্রের সালাত, অর্থাৎ তাহাজ্জুদ। কারণ আবি কাতাদা ক্বাল ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সিয়াম ইয়াউমি আশুরা হাতাসিবু আলা আল্লাহ আন ইউকাফিরা সানাতাল লাতী ক্বাবলাহু, আশুরা সিয়াম আমি ধারণা করি যে আল্লাহ পাক এর মাধ্যমে বিগত এক বছরের গুনাহ ক্ষমা করে দিবেন। এটাও মুসলিম শরীফের হাদিস। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু কাল, সুমু ইয়াউমা আশুরা ওয়া খালিফুল ইয়াহুদা ওয়া সুমু ক্বাবলাহু ইয়াউমান ওয়া বা'দাহু ইয়াউমান, রাওয়াল বাইহাকি আল মাওকুফ সহীহ। ইবনে আব্বাস বললেন, তোমরা আশুরা সিয়াম রাখো, কিন্তু ইহুদিদের বিরোধিতা করো। ওরা শুধু দশ তারিখে রাখে, তোমরা দশের আগে একদিন রাখো অথবা পরে একদিন রাখো। তার মানে কি হলো? হয় নয় দশ, না দশ এগারো, ইহুদিদের বিরোধিতা করার জন্য। হাদিস কিন্তু শেষ, আশুরা সম্পর্কে বিশেষ কিচ্ছু নাই। আর বাকি আমরা যেগুলো করি এগুলো সব লারে লাপ্পা কারবার, এর কোনো ভিত্তি নাই। এখন আসুন, এই যে সিয়াম রাখলেন মূসা কেন, এই তাৎপর্য কি, এবং সেই কবেই চার পাঁচ হাজার সাড়ে চার হাজার বছর আগের খবর, সেটা ইজাবৎ পর্যন্ত আশুরা সিয়াম চলে আসছে, আর এটা আল্লাহ রসুল রেখে দিলেন তার উম্মতে মোহাম্মদের জন্য, এ কি কোনোই তাৎপর্য নাই? আসেন, এই যে ফজিলত শুনলাম আমরা বিগত এক বছরে গোনা মাফ হয়ে যাবে, এর কারণগুলো কি? মূলত মুসা এবং ফেরাউনের এই লড়াইটা ছিল নবুয়ত মুলুকিয়াতের লড়াই, রাজতন্ত্র আর নবুয়তের লড়াই। নবীরা কিভাবে অত্যাচারী রাজাদের মোকাবেলা করেছেন তার ইতিহাস আল্লাহাক পুরো কোরআনে 27টি সুরায় অসংখ্য স্থানে পেশ করেছেন। কোরআনের সর্বাধিক আলোচিত বিষয় হল মুসা এবং ফেরাউনের আলোচনা, আপনার নবীদের কাহিনী পড়বেন ডিটেলস সেখানে পাবেন। সংক্ষেপে খালি জানিয়ে দিই যে মুসা যেভাবে নির্যাতিত হয়েছিলেন তার কমের উপর যে নির্যাতন এসেছিল পৃথিবীতে কোথাও এই নির্যাতন আসেনি। ছোট্ট কচি বাচ্চা মায়ের গর্ভ থেকে বের হয়েছে, জাল্লাদ দাঁড়িয়ে আছে, আগেই তালিকা করা আছে বনু ইসরাঈলের কোন কোন মহিলা গর্ভবতী, কবে বাচ্চা হতে পারে, জাল্লাদ আসে, সোর্স আছে, খবর দিল, হে বাচ্চা হবে আজকে চলে আসো, বাচ্চা হলো, দেখা গেল ছেলে, মায়ের সামনে জাল্লাদ এক কপে ওই বাচ্চাটাকে কেটে দুই টুকরা করে ফেলে দিয়ে চলে আসলো। এই দৃশ্যকে মনে মনে কল্পনা করুন আর ভাবুন কি ধরনের জুলুম তাদের উপর হয়েছে। যেন মুসা জন্মগ্রহণ করতে না পারে, স্বপ্ন দেখেছে এমন একটা সন্তান জন্ম হবে যে তোমার রাজত্ব কেড়ে নেবে, এটাতে বোঝা যায় রাজতন্ত্রীরা রাজত্ব ছাড়তে চায় না। একইভাবে যে কোনো ব্যক্তি ক্ষমতা একবার গেলে ও মরার আগ পর্যন্ত ক্ষমতা ছাড়তে হবে এটা সে কল্পনা করতে পারে না, এটাই তার প্রমাণ। একটা স্বপ্ন দেখছে তার ফলে কত হাজার হাজার মানুষকে মেরে ফেললো, বাচ্চাকে মেরে ফেললো সে, এর আল্লাহর ইচ্ছা তো রদ করার ক্ষমতা নেই। মুসা ঠিকই জন্ম হল, আবার সেই শয়তানের ঘরেই মানুষ হল। কে এই শয়তান? কেন ফেরাউন? ওর ঘরেই আল্লাহকে দিয়ে মানুষ করে নিল, বিশ 30 বছর খাওয়ায় পরে বড় করে রাখলো, কত পয়সা খরচ করলো ফেরাউন, আর মুসার মাকে বানালো ধাত্রী, মানে যাতে দুধ খাওয়া দুধ মা, সুবিধা হয়ে গেল। মুসার মা নিজের কোলে বসে মুসার মায়ের দুধ খেলো, আর মুসার মাকে যে মাসে মাসে ফেরাউন মাসহারা দিত, যে টাকা দিত, ওদের আর অন্য কোনো কাজকাম করা লাগলো না, তাতে ওরা রাজার হালে থাকতে লাগলো। দেখছেন খেলাটা? অত মাঝখান পেটে কত লোক যে মরল, কত ছেলে মেরে ফেলেনি, ও ভাবছে এখনো হয়নি, তো ঘরে তো বসে আছে সে মুসা। এইটা আল্লাহ খেলা, আল্লাহ যা করবে তুই যতই জালেম জুলুম করুক ঠেকানোর ক্ষমতা কারো নেই। এটা হল প্রথম শিক্ষণ মুসা এবং ফেরাউনের ইতিহাসের মধ্যে, ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কদীর, আল্লাহ সকল ক্ষমতার অধিকারী, তিনি সার্বভৌমত্বের মালিক, তার উপরে কারো কিছু করার ক্ষমতা নাই, অত তার বিধানে দুনিয়া চলবে, মানুষের বিধান চলবে না। মুসা বড় হলেন, তারপর ঘটনা আপনারা জানেন, উনি চলে গেলেন মাদিয়ানে, মাদিয়ানে গিয়ে সেখানে আবার বিয়েশাদি হল, শোয়েব নবী তার শ্বশুর হলেন, এইবারে 10 বছর সেখানে থাকলেন মোহরানা আদায় করার জন্য। সেদিকে মোহরানা আদায় করা হতো শ্বশুরবাড়ি খাটাখাটনি করে, আজকাল তো মোহরানা টাকা দিয়ে বোন এবার চলে আসেন, তোর সে যুগ ছিল না, ওই শ্বশুরবাড়ি খাটা লাগত, 2-3 বছর একটা চুক্তি হবে, তার উনি ছিলেন 10 বছর শ্বশুরবাড়ি। এবার ছেলে বিলে নিয়ে নিজের বাড়িতে আসবে, তো আসার সময় পথে তুর পাহাড়ে এসে বউয়ের বাচ্চা হবে, আলো পাবে কোথায়, প্রচণ্ড শীতের রাত, খুব পাথর ঘষাঘষি করলো, কোনো আলো টালো বের হয় না, হঠাৎ দেখা গেল এক পাহাড়ে আলো জ্বলতেছে। মুসা বললেন তোমরা এখানে থামো, আমি দেখি আলো দেখতে পাচ্ছি, একটু যাই দেখি আলো পাই কি, আগুন পাই কি, আগুন পেলে আমি তোমাদেরকে একটু গরম টরম করতে পারবো। কিসের আগুন? উনি যত আগুনের ধারা দেয় আগুন তত পিছিয়ে যায়, ভয় পেয়ে গেলে ভূত নাকি? হঠাৎ করে আগুনের মধ্যে কথা বেরিয়ে আসলো, মুসাকে ডাক দিল, মুসা তো চমক উঠছে, আল্লাহ বলছে দেখো আনাখতার তোকা ফাস্তামিল লিমা ইউহা, হে মুসা আমি তোমাকে বেছে নিয়েছি নবী হিসেবে, যা বলছি চুপচাপ শোনো মনোযোগ দিয়ে, ইন্নানি আনাল্লাহু লা ইলাহা ইল্লা আনা ফাআবুদনি ওয়া আকিমিস সালাতা লি যিকরি, আমি আনাল্লাহ, আমি আল্লাহ, লা ইলাহা ইল্লা আনা, কোনো উপাস্য নেই আমি ছাড়া, ফাআবুদনি অতএব আমার ইবাদত করো, ওয়াকিমিস সালাত আলি জিক্রি, এবং সালাতে দাঁড়িয়ে যাও আমাকে স্মরণ করার জন্য। তারপর কি, ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা, যাও ফেরাউনের কাছে, সে চূড়ান্ত বাড়াবাড়ি করছে। মুসা তো ভয় পেয়ে গেল, আল্লাহ একই কথা বললেন, আমি যে একটা মানুষ খুন করেছিলাম 30 বছর বয়সে, আমি তো খুনের আসামি, গেলেই তো আমাকে ধরে খুন করবে, আমি যদি ভয় পাচ্ছি তো। এটা আল্লাহর কাছ থেকে শুনি আমরা, ইযহাবা ইলা ফিরআউনা ইন্নাহু তাগা ফাকুলা লাহু কাওলান লাইয়িনা লাআল্লাহু ইয়াতাযাক্কারু আও ইয়াখশা। তোমরা দুই ভাই যাও ফেরাউনের কাছে, কারণ সে সীমা লঙ্ঘন করেছে, অতএব তোমরা তার কাছে গিয়ে নরম ভাষায় কথা বলো, সম্ভবত সে উপদেশ গ্রহণ করবে এবং আল্লাহকে ভয় করবে। ক্বালা রব্বানা ইন্নানা নাখাফু আন ইয়াফরুতা আলাইনা, হে আল্লাহ আমরা ভয় পাচ্ছি যে ফেরাউন আমাদের উপরে বাড়াবাড়ি করবে, আও আন ইয়াতগা অথবা সীমা লঙ্ঘন করবে। কারণ অন্য আয়াতে আসছে, আমি তো আগে একটা মানুষকে খুন করেছি, আমি খুনের আসামি, পালিয়ে আছি, অথচ আমি গেলে তো ধরবে, আমাকে তো মারবেই। ক্বালা লা তাখাফা, তোমরা ভয় পেও না, ইন্নানি মাআকুমা আসমাউ ওয়া আরা, আমি তোমাদের দুই ভাইয়ের সঙ্গে আছি, আমি সব কিছু শুনছি, সব কিছু দেখছি, যাও ভয় পেও না। চিন্তা করতে পারেন এইখানে যে বিদ্যার্থীর যে কত ব্যাখ্যা করেছে, যেখানে আল্লাহ বলছেন আমি তোমাদের দুই ভাইয়ের সঙ্গে আছি, সব কিছু শুনছি এবং দেখছি, অতএব আল্লাহ আমাদের সঙ্গে আছে, আল্লাহ আরশে নাই, আরশ বলেই কিছু নাই, আল্লাহ প্রত্যেকটা মানুষের সঙ্গে সঙ্গে থাকে। যেহেতু মুসা এবং হারুনের সঙ্গে ছিল, মাথায় কোনো বুদ্ধিশুদ্ধি থাকলে এরকম ব্যাখ্যা করে, প্রধানমন্ত্রী ঢাকায় বসে আছেন, তার শ্বাসের এখানে চলছে না, এর অর্থ হল আমার ক্ষমতা এবং জ্ঞান সর্বত্র বিরাজিত, আমাকে যেতে হবে, আমি একা আল্লাহ কয়জনের কাছে যাবো, মানুষ তো কোটি কোটি, তো 600 কোটি আল্লাহ নাকি, কে বুঝাবে, যত কল্লা তত আল্লাহ বলে যাচ্ছে হুজুর, একদল মানুষ সমানে তসবিহ পড়তেছে, যত কল্লা তত আল্লাহ, বেটা কুত্তাকে আল্লাহ নাকি, ওরা তো কল্লা, তো কে এদেরকে বুঝাবে, হাজার হাজার মানুষ এই আয়াতের অব্যাখ্যা করে শেষ পর্যন্ত তারা কোনো সিদ্ধান্তে পৌঁছতে না পারে, আল্লাহ তো আরো সে নিতে আসে কোথায়, মান্না গুঞ্জমদার জমিন আসমা লেকি গুঞ্জমদার কুলুবে মোমেনা, এলে ফার্সি বয়াত বানাইছে একটা, আসমান জমিনে আল্লাহকে ধরে না কিন্তু মোমিনের কলবে আল্লাহ থাকে, এটা ফার্সি একটা বায়াত বানাইছে। রসুল সম্পর্ক বলেছে ওহজ মুস্তাবি আরশে থা খোদা হোক আর উতার পড়া হয় মদিনামে নবী হোক আর মোহাম্মদ তুমি আরশের ছেলে খোদা হে লাফিয়ে পড়েছে মদিনায় মোহাম্মদ হয়ে আকার কিন্দিরাকার সেই রব্বানা আহমদ আহাদ হলে তবে যায় জানা, মিমের ওই পর্দাটির উঠিয়ে দেখলে মন আসে সেথায় বিরাজ করছে আহাদ নিরঞ্জন, এই মোহাম্মদকে ওরা বানিয়েছে, আহমদকে আহাদ বানিয়ে দিল, অর্থাৎ আল্লাহ রসুল নিজে আল্লাহ হয়ে মদিনায় নেমেছিলেন। এই যত রকমের আজে বাজে কথা আরবি কায়দা খোলেন বাজার কিনতে পাবেন, নির্নবীটা নাম আছে না ইয়া আল্লাহ ইয়া রহমান ইয়া রহিম, আরেকটা কায়দা কেনেন রহমান মঈনুদ্দিন, সত্তার মঈনুদ্দিন, গফ্ফার মঈনুদ্দিন, প্রত্যেকটা নামের শেষে মঈনুদ্দিন লাগিয়ে দিয়ে আর একটা কায়দা বের করছে, মানে সব জায়গায় মঈনুদ্দিন চিষ্টি, বোঝা গেল আল্লাহ আর আসমানে নেই, আল্লাহ এখন মঈনুদ্দিনের কাছে চলে গেছে, এখন মঈনুদ্দিন মরে গেছে যাবো কোথায়, এখন প্রত্যেক মমিনের কল্পের মধ্যে আল্লাহ ঢুকে পড়ছে। এই আজে বাজে দিয়ে এদেশে যত মারাফাতি সমাজ কোটি কোটি মানুষকে আল্লাহ থেকে দূরে নিয়ে চলে গেছে, অথচ যাদেরকে আমরা কাফের বলি তারাও কিন্তু বিপদে পড়লে আসমান উপরের দিকে হাত উঁচায়, উপরওয়ালা আমাকে রক্ষা করুক, আল্লাহ আমাকে রক্ষা করুক, গড আমাকে রক্ষা করবে, একটা মানে একটা পাগল মধ্যে উপরমুখ জানে যে আল্লাহ উপরেই থাকে, আর মুসলমানরা বলে আল্লাহ থাকে কলবের মধ্যে, যত কল্লা তত আল্লাহ কোথায় যাবে। যাই হোক, একটা বলা আমার উদ্দেশ্য নয়, এটা তৌহিদ আসমা সিফাতের বিষয়, এগুলি ফেরকে না যাবে বইয়ের মধ্যে পড়ে দেখবেন আলোচনা সেখানে। এখানে বিষয়টা হচ্ছে যে আল্লাহ পাক তাকে কিভাবে নসিহাত করলেন, ফেরাউনের সামনে গিয়ে তোমরা উদ্ধত ভাষায় কথা বলো না, নরম ভাষায় কথা বলো, তাহলে বোঝা গেল জালেম সরকারের সঙ্গে লড়াই করতে গেলে আপনাকে জালেম হওয়া যাবে না, আপনাকে নরমভাবে তাকে বুঝিয়ে কথা বলতে হবে যেন সে উপদেশ গ্রহণ করে। পেলেন তো একটা উপদেশ এর মধ্যে আছে না, অথচ আল্লাহ পাক মুসাকে তো দুটো ক্ষমতা দিয়েছিলেন, সে ক্ষমতাকে চ্যালেঞ্জ করার ক্ষমতা ফেরাউনের ছিল না। ওই যে লাঠি আর প্রদীপ্ত হস্ত তালু এরকমভাবে বগল থেকে হাত বের করে যদি এরকম করতো না, এমন সার্চলাইট জ্বলে উঠত মানুষ ভয়ে লাগবে। তো একদিন ফেরাউনের সামনে যখন প্রথম গেলেন মুসা, তোমার কি নমুনা, তুমি নবিতার প্রমাণ কি, তো লাঠিটা ফেলে দিচ্ছে তোমার দরবারে, আর একবার সাপ হয়ে হইচে শুরু করে দিচ্ছে সমস্ত মন্ত্রীর মার ধর্ষণ। আর কিছু আছে? তাহলে আছে, বগল তো হাত ধরে ফেরাউনটা ধরছে, আর ফেরাউন হয়ে লাগত মুসার কোলে, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, আমি তোমার ষড়লে মানুষ করেছি, আমাকে বাঁচাও। তো বোঝা গেল ফেরাউন কখনোই মুসাকে মারতে আসেনি, সে তার রাজত্ব ঠিক রাখার জন্য জনগণকে তার পক্ষে রাখার চেষ্টা করেছে সবসময়। আর সে ভালো করে জানত যে মুসা আমার বিরুদ্ধে কোন রকম অ্যাকশনে যায় আমি ধ্বংস হয়ে যাব। এর পরেও কিন্তু সে জুলুম করে গেছে, আর আল্লাহর রসুল মুসা আলাইহিস সালামের হাতে এত বড় ক্ষমতা থাকা সত্ত্বেও তিনি সে ক্ষমতা প্রয়োগ করেন নাই। ইচ্ছা করলে ফেরাউনকে একদিনই খতম করে দিতে পারতেন, করেন নাই, বরং তাকে বলা হয়েছে ফাকুলা লাহু কওলান লাইয়্যিনা, তোমার দুই ভাই ফেরাউনের সামনে গিয়ে নরম ভাষায় কথা বলল, লাল্লাহু ইয়াতাযাক্কারু আও ইয়াখশা, হয়তোবা সে উপদেশ গ্রহণ করবে অথবা আল্লাহকে ভয় করবে। কিন্তু সে তা করেনি। এখানে একটা আমরা উপদেশ পেলাম, এই যদি কিছু মনে করেন যে সরকার জুলুম করছে, তাহলে আপনি পরামর্শ দিবেন, উপদেশ দিবেন, নসিহাতের ভাষা ব্যবহার করবেন। কোনোদিন মিছিল মিটিং হয়েছে গাড়ি ভাঙচুর করে কোশ্চেন করলে সরকারকে উপদেশ দেওয়া যায় না, এই তরিকাটা হলে শয়তানি তরিকা, এটা ইসলামী তরিকা নয়। ফেরাউন কি জবাব দিয়েছিল? ফাকাজ্জাবা ওয়া আসা, মুসা যা বললেন সে মিথ্যা বলল এবং অবাধ্যতা করল। সুম্মা আদবারা ইয়াসা, পিসি আসলো, ফাহাসারা ফানাদা, জনগণকে ঐক্যবদ্ধ করলো এবং বিশাল একটা ভাষণ দিয়ে দিল। কি ভাষণ দিল? ফকাল আনা রব্বুকুমুল আলা, আমি তোমাদের সবচেয়ে বড় পালন কর্তা। বলুন নাউযুবিল্লাহ মিন যালিক। ফাখাযাল্লাহু নাকালাল আখিরাতি ওয়াল উলা, আল্লাহ পাক তাকে গ্রেফতার করলেন কঠিন শাস্তি দিয়ে আখিরাতে এবং দুনিয়াতে। ইন্না ফি যালিকাল ইবরাতাল লিমান ইখশা, এই ঘটনার মধ্যে যারা আল্লাহ ভীরু তাদের জন্য উপদেশ নিহিত আছে। সূরা নাজিয়াত 21-24 আয়াত। বোঝা গেল যারা জালেম হয় তাদেরকে উপদেশ দিলে তাদের জুলুম আরো বেড়ে যায়, অহংকার বেড়ে যায়, এটা একটা জিনিস পাওয়া গেল। আর যারা আসলে আল্লাহ ভীরু হয় তাদেরকে উপদেশ দিলে তার উপদেশ শোনে। এই আনারব্যকুমুল আলা, এই ভাষাটা ফেরাউন ছাড়া কেউ বলেনি। নমরুদ ইব্রাহিমের উপরে জুলুম করেছে বটে, কিন্তু ওর এটা বলতে সাহস হয়নি, ফেরাউন বলেছিল। এবার আসেন, জনগণকে ঠিক করতে হবে তো, জনগণকে ডাকলো, কি ভাষণটা দিল? ভাষণটাও কোরআনে আসছে, সব নবীদের খানি পাবেন আপনি, আমি খালি একটা একটা আয়াত বলবে ছাড়িয়ে দেবো। প্রথম ভাষণ দিল, মোট ছয়টা কথা সে বলছে তার ভাষণের মধ্যে। এক নম্বর হল এই, ইন্না হাযালা সাহিরুন আলিম, এই যে মুসা দেখছেন আসলে একটা জাদুকর, কিন্তু জাদুকর বললে মানুষ তো কিছু বলবে না, পাগল দাদুকর মারে লোক কি তাকে আসামি করে? আসামি করবে না তো, ইয়েটা জাদুকর, ওরকম করবে, কিছু মনে করেন না তুমি রেগুলো। সূরা আরাব 109 আয়াত। দুই নম্বর ভাষণ হলো একটা পয়েন্ট এই, ইন্নি আখাফু আন ইউবদ্দিলা দীনাকুম ওয়া ইয়ুযহিরা ফিল আরদিল ফাসাদ, সূরা ইউনুস 26 আয়াত, সূরা মুমিন 26 আয়াত। আমি ভয় পাচ্ছি যে এই লোকটা তোমাদের দিন ধর্ম নষ্ট করে দিবে এবং সারা দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করবে। দেখছেন রাজনীতিবিদরা সবসময় ধর্মের দোহাই দিয়ে কাজ করে, কারণ ধর্ম যাকে মানুষ সবসময় দুর্বল, ফেরাউনও ধর্মের দোহাই দেবে, নিজের একটা অধার্মিক লোক, ধর্ম ধার ধারে না, ওই আবার ধর্মের দোহাই দিচ্ছে। ইন্নি আখাফু আন ইউবদ্দিলা দীনাকুম, আমি ভয় পাচ্ছি তোমাদের দিন বদল করে দিবে, পাঠিয়ে দেবে, মানে মুসার দিন তৌহিদ আর ওর দিন তো শেরেক, নিঃসন্দেহ ঠিক কথা সে বলেছে এক হিসাবে। ইউজেরা ফিল আরদিল ফাসাদ, এবং দেশে একটা ফাসাদ সৃষ্টি করবে। তিন নম্বর পয়েন্ট দিল, দেখেন ওয়াজহাবা বি তরিকাতিকুমুল মুসলা, ওয়াজহাবা বি তরিকাতিকুমুল মুসলা, এটা হলো সূরা তহা 63 আয়াত। যে সুন্দর জীবন ব্যবস্থা তোমাদের দেশে এখন আছে, আমার মনে হয় এরা দুই ভাই, সে জীবন ব্যবস্থা ধ্বংস করে দিবে। মানে আল্লাহর দিন আর মানুষের মন গড়া দিন তো এক না, ঠিক না? আপনি আমি মিটিং করে একটা আইন চালিয়ে দিলাম আর আল্লাহ একটা পাঠিয়ে দিল, কোনটা অগ্রাধিকার পাবে, কোনটা সত্য হবে? তো পাগলও বুঝে যে আল্লাহটা সত্য হবে। এই ফেরাউন দেখলো এরা দুজন এসে যদি অন্য সব আইন টাইন চালিয়ে করে দেয়, মানুষকে বুঝে টুঝে দেয়, তাহলে মানুষ সব দলে চলে যাবে। অতএব আগেভাগে সাবধান করে দেয়, দেখো এই লোকটা কিন্তু তোমাদের যে সুন্দর দিন চলছে মিশরে এই ব্যবস্থাপনা সে শেষ করে দিল। চার নম্বর পয়েন্ট দিল কি, করল কি, জনগণকে দুই ভাগে ভাগ করে দেবে এবং সরকারি দলের মাধ্যমে তার বিরোধী দল যারা তাকে মনে করত তাদেরকে দুর্বল করে দিল। অর্থাৎ বনু ইসরায়েল, মুসার যে দল বনু ইসরায়েল, তাদের সংখ্যা কিন্তু কম না, তখন প্রায় 20 লাখের মধ্যে ছিল, তাদের পরে জুলুম চালিয়ে দিল আর ফেরাউনের দল কিপ্তি, এটা আগে কিন্তু সব মিলেমিশে ছিল, কোনো সমস্যা ছিল না। কিন্তু যখন দেখল যে মুসাকে এখন হারাতে হবে, সে তখন গ্রুপিং করে দিল। ডিভাইড অ্যান্ড রুল পলিসি আমরা ব্রিটিশকে দোষ দিই, আসলে এটা ব্রিটিশের দোষ না, ব্রিটিশের বহু পূর্বের কারবার এগুলো সব। এটা প্রথম ফেরাউন চালু করে তার দেশে মুসার লোকদেরকে দুর্বল করে। 5 নম্বর বিষয়টা বললো, ইউরুদা ইউখরিজাকুমিন আরদুকুম বিসাহি ফামাযা তাআমুরুন, সে জনগণের দোহাই দিয়ে কাজ করত যাতে জনগণ খুশি থাকে। সবাইকে ডাকালো, ডাকে বলে দেখো আমার মনে হয় এরা দুই ভাই জাদুর মাধ্যমে তোমাদেরকে বের করে দেবে, তা তোমরা আমাকে কী নির্দেশ দিচ্ছ? চিন্তা করেন, ফেরাউন জনগণকে বলছে তোমরা আমাকে কী নির্দেশ দিচ্ছ বেটা, ওর ভয়ে মানুষ বাঁচে না, এটা বলেই মানুষ খুশি হবে না? আহ, একটা ভোট দিচ্ছি প্রধানমন্ত্রী হবো, আরে বাপরে বাপ, খুশি দেবো একবার, লাভটা চলে যাবে ভোট দেওয়ার জন্য। তো ওইরকম যদি জনগণকে এসে প্রধানমন্ত্রী বলে বা কী বলে ওটা ফেরাউন বলছে যে তোমরা আমাকে এখন কী নির্দেশ দিচ্ছ তাই বলো, জনগণ খুশি হয়ে গেল। তারা বললো কালু আর জেহ ওয়াহাহ ওয়াফিল মাদায়েন হাশিরিন ইয়াতুক বিকুল্লি সাহারিন আলাইহিম, সূরা শুআরা 35-37। আপনি এদের দুই ভাইকে আপাতত মেরে ফেলেন না, ছেড়ে দেন এবং আপনার যত বড় জাদুঘর আছে সবাইকে ডাকেন, ডাকার পরে একটা প্রতিযোগিতা হোক, যদি আমাদের জাদুঘররা জিতে তাহলে তখন আপনি মুসার ভাই অ্যাকশন নেবেন। আপাতত দেখো যে আপনি জাদুঘর বললেন, তো আসলে জাদুঘর কিনা আমরা যাচাই করি একটু, জনগণ এই পরামর্শ দিল, উনি তো মেনে নিলেন। এবার মুসার ফেরাউন তার 6 নম্বর টোপ দিল জনগণের ভাষণের, কি সেটা, গলা ফেরাউন মা আরাকুম ইল্লা মা আরা ওমা আহাদিকুম ইল্লা সাবিল আর রাশাদ, সূরা মুমিন 29। দেখো হে আমার জনগণ, আমি তোমাদেরকে আমার সর্বোচ্চ মঙ্গল অনুযায়ী পথ দেখিয়ে থাকি এবং আমি তোমাদেরকে কল্যাণের পথ ছাড়া কক্ষীন কালেও কোনো অকল্যাণের পথ দেখাই না। নিঃসন্দেহে এই ভাষণ তো চিরকাল আমরা শুনে আসছি, এদেরকে একালে ফেরাউনের ভাষণ নাকি, সবাই ভাষণ এটাই, মা আরাকুম ইল্লা সাবিল আর রাশাদ, আমি তোমাদেরকে কল্যাণের পথই দেখিয়ে থাকি। তাহলে মোট তার ভাষণের এই 6টা পয়েন্ট আসছে, কোরআনের বিভিন্ন স্থান থেকে আপনাদেরকে শুনিয়ে দিলাম, এগুলো মনে রাখবেন। এইবার দেখলো জনগণ তো পক্ষে এসে গেছে, এইবার মুসাকে দিল একটা ধমক, লাইন ইত্তাখাজতা ইলাহান গায়রি লা জালান্নাকা মিনাল মাসজুনিন, সূরা শুআরা 29। এই মুসা শোনো, শুনলে তো জনগণ সব আমার ফেভারে, যতই তুমি জাদুগরি করো জনগণ তোমার সাথে নাই, আমার সাথে সব আছে। অতএব যদি তুমি আমাকে এলাহ না বলো, এলাহ মানে কি, আমাকে যদি কি মাবুদ না মানো, উপাস্য না মানো, লা জালান্না কামরাল মসজিদিন, তোমাকে জেলখানা পাঠিয়ে দেব, আমি তোমাকে অবশ্যই অবশ্যই কারারুদ্ধ করব। তাহলে বোঝা গেল ফেরাউনের যুগেও জেলখানা ছিল, এ যুগের নাই, তাই না? স্বাধীন দেশে কি জেলখানা থাকে নাকি, সব তো স্বাধীন, তাহলে ফেরাউনের যুগেও জেলখানা থাকবে, অসমতে আমাদের তো তার কথা না, স্বাধীন মানুষ জায়গা হচ্ছে না জেলখানা। এর আগে এরপরে ভয় দেখালো ফেরাউনের যারা দলবল আছে, আপনি নাউজবিল্লাহ মুসার যে দলবল কি, তারা বনু ইসরায়েল, তাদেরকে ভয় দেখালো কি, সানুকাত্তুলু আবনা আহুম ওয়া নাসতাহিয়ি নিসা আহুম ওয়া আনা ফাওকাহুম ক্বাহিরুন, সূরা আরাফ 127। আমি অবশ্যই তোমাদের এখন যে ছেলেপিলে হবে এই ছেলেগুলোকে সব টুকরা টুকরা করে হত্যা করব, অনাস্তাহী নিসা আকুম নিসা আহুম, তোমাদের যে মেয়েগুলো হবে ওগুলোকে বাঁচিয়ে রাখবো, আনা ফাওকাহুম কাহিরুন, আর আমি তোমাদের সবার উপরে হলাম প্রতাপান্বিত সম্রাট, আমার সঙ্গে তোমরা পারবে না। একটা সিরিয়াল পরপর দেখে আসলেন তো, ছয়টা ভাষণ দিল, এইবার তো মুসাকে জেলখানা ভয় দেখাল, মুসার কমকে বললো সব তোমাদের বাচ্চা যা হবে টুকরা টুকরা করে কাটবো। এখন মুসার লোকরা তো আসলে ভয় ভয়ারই কথা, তারা সব মুসার কাছে গিয়ে বলছে মুসা কেমনটা হলো, তুমি যখন জন্ম হওয়ার সময় হয়েছিল তখনও আমাদের সন্তানদেরকে এমনি করে হত্যা করা হয়েছিল, এখন তুমি এত বড় হয়েছো নবী হয়েছো এখনো আবার আমাদের উপরে সেই একই জুলুম আসতেছে, তো তুমি তোমার এই দিন কবুল গিয়ে আমাদের লাভটা কি হইল বলবে তো, বলারই কথা। জবাবে মুসা কি বললেন, হে আমার কওম ইন কুনতুম আমানতুম বিল্লাহে, যদি তোমরা সত্যি দৃঢ় আল্লাহর উপর ইমান এনে থাকো, আলাইহি তাওয়াক্কালু, তার উপরেই তোমরা ভরসা করো, ইন কুনতুম মুসলিমিন, যদি সত্যিকারে তোমরা আল্লাহর আজ্ঞাবহ হয়ে থাকো। ফাকালু, তার কম কি জবাব দিল, আল্লাহে তাওয়াক্কালনা, আমরা আল্লাহর উপরে ভরসা করলাম, রব্বানা লা তাজআলনা ফিতনাতান লিল কওমিল যালিমিন ওয়ানাজ্জিনা বিরহমাতিকা মিনাল কওমিল কাফিরিন, হে আমাদের প্রতিপালক, তুমি আমাদেরকে জালিম কওমের পরীক্ষায় ফেলো না, হে আমাদের প্রতিপালক, তুমি আমাদেরকে এই কাফের কওমের হাত থেকে নাজাত দাও। এরপরে মূসা তাদেরকে সান্ত্বনা দিলেন, ইস্তাইনু বিল্লাহি ওয়াসবিরু ইন্নাল আরদা ইউরিসুহা মান ইয়াশাউ মিন ইবাদিহি ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন, সূরা আরাফ 128। হে আমার কওম, তোমরা সাহায্য প্রার্থনা করো আল্লাহর কাছে, ওয়াসবিরু, এবং সবর করো, ইন্নাল আরদা ইউরিসুহা মান ইয়াশাউ মিন ইবাদিহি, আল্লাহ পাক তার বান্দাদের মধ্য থেকে যাকে ইচ্ছা করেন তার উপরে দুনিয়ার শাসন কার্য দিয়ে থাকেন, এটা তারই ইখতিয়ার, এটা আমাদের ইখতিয়ার নয়। বলে আকিবাতুল মুত্তাকিন, মনে রেখো শুভ পরিণাম শুধুমাত্র মুত্তাকিদের জন্যই হবে। দেখেন শিক্ষণীয় কেমন আছে, মুসা নবী, তাকে মারা ক্ষমতা ফেরাউনের ছিল না, এরপরও তার যে মর্যাদা ছিল তার সামনে ওরকম হাজারো ফেরাউন ধ্বংস হয়ে যেত, তিনি কিন্তু পাল্টা অ্যাকশনে গেলেন না, তিনি তার কমকে উপদেশ দিচ্ছেন যে তোমরা সত্যিকারের ইমানদার হও, তাহলে আল্লাহর উপর ভরসা করো। আর আমরা বলছি ওটা আপনারা বলাই ভালো, তাই না, উল্টা দলের উপরে ভরসা করি, অস্ত্রের উপরে ভরসা করি, বিদেশি নেতা নেতৃত্বের উপরে ভরসা করি, আল্লাহর উপরে ভরসা নাই, একেবারে উল্টা। নবুয়তের মুলুকে তারা এই সংঘর্ষ মনে রাখেন, মুসা কিভাবে মোকাবেলা করছেন ফেরাউনের, আল্লাহ কি করলেন, মুসা দোয়া কবুল করলেন কিন্তু সঙ্গে সঙ্গে না, প্রায় 20 বছর সুযোগ দিলেন, 10 রকম গজব পাঠালেন, আপনারা এর আগে একদিন শুনছেন, উকুন পাঠালো না, ব্যাঙ পাঠালো, রক্ত পাঠালো, এরকম 9 রকম, তাই না, উদ্দেশ্য কি, যদি ফেরাউন হেদায়ত হয়, ফেরাউনের জুলুম চলছে আর মুসার দোয়া কিন্তু আল্লাহ পাক কবুল করেছেন কিন্তু দেনান দিয়ার না, ঠিক আমার নবীর কথা বারবার মনে আসে, তা তিনিও দোয়া করেছিলেন যেদিন তার মাথা উটের ভুঁড়ি চাপাই দেওয়া হয়, সেদিন ঠিক তিনি এইভাবে দোয়া করেছিলেন, আল্লাহ আলাইকা বি কুরাইশ, আল্লাহ আলাইকা বি আমর ইবনে আবি হিশাম, আলাইকা বি আবি জাহল, নাম ধরে ধরে বলেছেন, আল্লাহ কুরাইশকে তুমি ধরো, আবু জাহলকে তুমি ধরো, উকবা আবি মুয়াইয়্যা, 7 জন নাম বলেছিলেন। এই দোয়া কিন্তু আল্লাহ কবুল করেছিলেন কিন্তু পরের দিন করেননি, 12 বছর পরে গিয়ে বদরের যুদ্ধে তিনি একসঙ্গে সবগুলো খতম করে গেছেন। তো মুসা দোয়া করেছিলেন, মোমিনের দোয়া আল্লাহর কাছে কবুল হয়, কখনো দোয়ার সঙ্গে সঙ্গে কবুল হয়, কখনো দেরিতে কবুল হয়, আর মোটে না হলেও আখেরাতে অবশ্যই কবুল হবে ইনশাআল্লাহ। সেখানে ওরা সব জাহান্নামে যাবেই, জালেমের রশ্মিকালে জান্নাত পেতে পারে না। মুসা দোয়া করলেন এমন চমৎকার আছে, আলাইহি তাওয়াক্কাল, তোমরা আল্লাহর উপর ভরসা করো, যেহেতু মুসা এবং তার কম আল্লাহর উপর ভরসা করেছে তো আল্লাহ তো দায়িত্ব পড়ে যাবে, তাই না? আল্লাহ দায়িত্ব গ্রহণ করেছিলেন। এবার তিনি দেখলেন যদি ফেরাউনকে হেদায়ত করা যায়, ফেরাউন হেদায়ত হয় নাই। অবশেষে একদিন আল্লাহ পাক নির্দেশ দিলেন মুসাকে, তুমি তোমার কমকে নিয়ে ফজরের আগে ভাগে রাতে থাকতে থাকতে বেরিয়ে পড়ো। এই নির্দেশ পাওয়ার সঙ্গে সঙ্গে মুসা তার কমকে বললেন তোমরা যে জায়গায় আছো বেরিয়ে পড়ো, সব ফেলে রেখে হাঁটো আমার সাথে, চলল। ফালাম্মা তারাল জামআনে ক্বালা আসহাবু মূসা ইন্না লামুদরাকুন ক্বালা কাল্লা ইন্না মা'ইয়া রাব্বী সায়াহদীন। পিছন দিয়ে টের পেয়ে গেছে যে মূসার কম চলে যাচ্ছে, ফিরাউন নিজে সসৈন্যে পিছু ধাবন করলেন। ইসরায়েলিয়াত বর্ণনা অনুযায়ী 7.5 লক্ষ সেনাবাহিনী নিয়ে তিনি পিছু পিছে চললেন। যখন নদীর সামনে নীলনদ পড়ে গেছে, এখন মুসার কম ভয় পেয়ে গেছে, তন্ত্রা কি বলল, কলা সাহাব মুসা ইন্না লামুদরাকুন, আমরা তো ধরা পড়ে গেলাম, এ কি ভয়ে সব কাঁপতে শুরু করছে। মুসা জবাব দিল কাল্লা ইন্না রব্বি সাইহাদিন, কশ্চিন কালে ওরা আমাকে ধরতে পারবে না, নিঃসন্দেহে আমার প্রতিপালক আমার সঙ্গে আছেন। বললেন আলহামদুলিল্লাহ। আল্লাহ চাচ্ছিলেন মুসা এই কথাটা বলে কি দেখি, ওই শয়তানের সঙ্গে যে আপোষ করে নাকি আমার উপরে ভরসা করে, একবার চূড়ান্ত পরীক্ষা নিয়ে দেখি। মুসা কিন্তু ফেরাউনের কাছে গিয়ে হাত পাতেনি, ভাই মেরো না মেরো না, হাত তোমার আনুগত্য করবো, এ কিন্তু করেনি। এক এক ধমক দিতেছে কমকে, কাল্লা কশ্চিন কালে হতে পারে না, ইন্না রব্বি সাইয়াহাদিন, অবশ্যই আমার সঙ্গে, ইন্না মাইয়া রব্বি, আমার সঙ্গে আমার রব আছেন, তিনি আমাকে অবশ্যই পথ দেখাবেন। কি পথ দেখাবেন তা তুমি জানে না। তারপরে খবর তো আপনারা জানেন, মুসাকে আল্লাহ পাক নির্দেশ দিলেন আলাদ রব্বি আসাকাল বাহার, তুমি সাগরে তোমার লাঠি ফেলে দাও। ফেলে দিল, দিলেন যার সাগরে বুক চিরে পানি কে কোথায় চলে গেল, পুরো এলাকা সব শুকে খটখটে হয়ে গেল। মুসা নির্দেশ দিলেন চলো চলো, সব বেরিয়ে চলে গেল, সাগর পাড়ি উপাশে চলে গেল। ওই ফাঁকা ময়দান থেকে ফেরাউন পিছু পিছু ছুটছে, মুসার কম সাগরের পাড়ে উপরে উঠে গেলেন আর ফেরাউনের কম সাগর মধ্যে ভরে গেল। এইবার আল্লাহ পাক নির্দেশ দিলেন এই পানি যে যেখানে আছো যেমন ছিলে তেমন হয়ে যাও, বাস সব ডুবে শেষ। এই দৃশ্য দেখে বিশ্বাস করেনি মুসার কম, কই ফেরাউন মরেছেন নাকি তা আল্লাহ জানে, মরেছে দেখে না, ও আছে। হঠাৎ ফেরাউন লাশ সামনে ভেসে উঠছে, বলে ওই দেখো, আল্লাহ বলতেন ফেরাউনকে দেখো, মুসাকে ওহী করলেন, মুসা কমকে বুঝাচ্ছেন ও মরে গেছে না মরতেই পারে না, দেখো হঠাৎ ফেরাউনের লাশ উপরে উঠে গেছে। তার আগেই ফেরাউন কি বলেছিল মুসা তো তা শোনেনি, আল্লাহ পাক শুনিয়ে দিচ্ছেন কিভাবে, যখন মুসা ডুবতে শুরু করলো ঘক ঘকে পানি খাচ্ছে, কালা আমন্তু আন্নাহু লা ইলাহা ইল্লা আমানা ইল্লাল্লাযী আমানাত বিহি বনু ইসরাঈল ওয়া আনা মিনাল মুসলিমিন, আমি ঈমান আনিলাম সেই আল্লাহর উপরে যার উপরে বনু ইসরাঈল কম ঈমান এনেছে, তিনি ব্যতীত কোনো উপাস্য নেই, ওয়া আনা মিনাল মুসলিমিন, ও আমি মুসলমানদের অন্তর্ভুক্ত হলাম। ডুবছে যখন তখন বলছে কথাটা, এবার আল্লাহ বলছেন আল আন, এখন, ওকাদ আসাইতা মিন ক্বাবলু ওয়া আনতা মিনাল ওয়া কুনতা মিনাল মুফসিদিন, ইতিপূর্বে তুমি অবাধ্যতা করেছিলে এবং তুমি সমাজে বিশৃঙ্খলাকারীদের অন্তর্ভুক্ত ছিলে, এখন মরার সময় তুই লাই লাই পড়তে চাও, পড়েছ ওই যখন, ঠিক আছে, ফাল ইয়াউমাল নুনাজ্জিকা বিবাদানে গেলে তাকুনা লিমান খালফাকা আয়া ওয়া ইন্না কাসীরাম মিনান নাস মিন আয়াতিনা লাগাফিলুন, আমি তোমার দেহটাকে পচনের হাত থেকে বাঁচিয়ে দিলাম, চিরদিন তোমার দেহ এমনি করে থাকবে, কারণ লিতাকুনা লিমান খালফাকা আয়া, তোমার পরবর্তী যে বংশধররা পৃথিবীতে আসবে সেই মানুষরা তোমাকে দেখে যেন উপদেশ হাসিল করে। ওয়া ইন্না কাসীরাম মিনান নাস আন আয়াতিনা লাগাফিলুন, আল্লাহ দুঃখ করে বলছেন হতভাগা মানুষ, অধিকাংশ মানুষ মুসা এবং ফেরাউনের এই ঘটনা থেকে উদাসীন, কোন শিক্ষা গ্রহণ করে না। এটাই হলো আশুরার তাৎপর্য, জালামদের সঙ্গে কিভাবে মোকাবিলা করেছেন নবী মুসা, তার চমৎকার একটা বাণীচিত্র আল্লাহ পাক কোরআনে এঁকে দিয়েছেন, যেটা আপনাদের সামনে তুলে ধরলাম। এইভাবেই চিরদিন জালানদের বিরুদ্ধে মজলুম মুত্তাকি পরহেজগার লোকেরা প্রতিবাদ করবে, হক কথা বলবে। পাঁচটি বিষয় আমরা বলে দিই জিহাদ কেতাল বইয়ের মধ্যে। আপনি সবসময় সরকারকে উপদেশ দিবেন, সরকারের সামনে নসিহত করবেন, সর্বোত্তম পন্থায় আপনার বৈধ দাবি পেশ করবেন, কোনো পথ না পেলে জালেম সরকারের বিরুদ্ধে কুনুতে নাজেলা পাঠ করবেন। কখনোই আপনি গাড়ি ঘোড়া ভেঙে সরকারের বিরুদ্ধে বোমাবাজি করতে পারবেন না। যদি এটা করেন তাহলে পৃথিবীতে শান্তি থাকবে এবং আল্লাহর পক্ষ থেকে আপনার যা পাওয়া আল্লাহ পাক ঠিকই দিয়ে দেবেন, ঠিক যেভাবে মুসার কওমকে আল্লাহ পাক দিয়ে দিয়েছিলেন, তারা বিজয়ী হয়ে এসেছিল আর সেই জন্য শুকরিয়া স্বরূপ তারা আশুরা সিয়াম পালন করেছিলেন। আমাদের আশুরা যেটা করায় শাহাদাতে হোসেন, এটা আল্লাহ রসুলের মৃত্যুর 50 বছর পরে হোসেন শাহাদাত শহীদ হয়েছিলেন কারবালা ময়দানে। লাকিলি ওটাও ছিল আমার 10ই মহরম, এই জন্য ওই আশুরা টানতে চলে আসে এদেশে উল্টা আশুরা। এই আশুরা কোনো আশুরাই না, এটা কিছু ভুয়া, এগুলো বেদাতি কাজকামে আপনার ঢুকবেন না, এগুলো কিছুই না। মূল হলো ওইখানে দেখুন মুসা এবং ফেরাউনের কিভাবে লড়াই হয়েছে এবং সত্য কিভাবে বিজয়ী হয়েছে, মিথ্যা কিভাবে পরাজিত হয়েছে। চিরদিন এমনি করে সত্য বিজয়ী হবে, মিথ্যা পরাজিত হবে, চিরদিন আল্লাহর সর্বশক্তি বিজয়ী হবে, চিরদিন বান্দার শক্তি পরাজিত হতেই হবে। কুফর এবং শিরিক কখনোই তৌহিদের সামনে টিকতে পারে না। আল্লাহ পাক আমাদেরকে তৌহিদের উপরে টিকে থাকার তৌফিক দান করুন এবং জীবনের সব কিছুর বিনিময়ে আল্লাহর উপরে সবসময় ভরসা করার তৌফিক দান করুন। আকুলু কাওলি হাযা, আস্তাগফিরু লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন।